সামনে সচরাচর দেখা যায় যারা মসজিদে টুপি লাগিয়ে আছে কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু তার অর্থে বিশ্বাস রাখে না, যারা ইসলামকে দিন বলে মানে কিন্তু মনে মনে তা মানে না, ভাবে সব ধর্ম সমান, ভাবে ইসলাম জরুরি নয় ইসলামকে মানা, বা ইসলামের সমস্ত আইন ঠিক নয়, বা ইসলামের কিছু কিছু আইনের বলত আছে ইত্যাদি বলে বিশ্বাস রাখে মনের প্রাণে, যারা মুনাফিক ওপরে একরকম আর ভিতরে একরকম, হাতি কা দো দাঁত, এক দেখানে কা আর এক খানে কা, এক দাঁতে খায় এক দাঁত এই লম্বা হয়ে বিল থেকে দেখানোর জন্য, মুনাফিকদেরও সেই অবস্থা। এই মুনাফিকের কুফরি হচ্ছে খুব কঠিন, যেহেতু পরচোরকে পার আছে ঘরচোরকে পার নেই, এই জন্য কঠিন। এ হল ঘরের ঢেকি কুমির, ঘরের ঢেকি যদি কুমির হয় ছেলে বাঁচতে পারবেন, সে পুকুরে নামতে বাড়াতে পারবেন, কিন্তু ঘরের ভেতরে যদি ঢেকি কুমির হয় তো ঘরের ভেতরে ঢুকে খাবে, ঘরের ঢেকি ঢুকেই থাকে আর সে ঢুকে আপনার ছেলে খাবে বানাতে পারবেন না। এই জন্যেই মুনাফিকি হচ্ছে খুবই বড় পাপ এবং বড় কুফরি। দ্বিতীয় প্রকার কুফরি হল ছোট কুফরি, ছোট কুফরি যে কুফরি করলে পরে মানুষ ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে যায় না, ইসলাম ইমান থেকে খারিজ হয়ে যায় না, এমন কুফরি যে কুফরিকে কর্মগত কুফরি বলা যায়, কর্মগত কুফরি তার মানে আসলে সে কাফের হয় না কিন্তু যে কাজটা করলো সে কাজটা মুসলমানের নয় মুমিনের নয়, সে কাজটা কাফের কাজ। এমন কিছু কাজ আছে যেমন মুনাফিকদের, মুনাফিকের কাজ মুনাফিক হয় না কিন্তু সে কাজ হচ্ছে মুনাফিকের, তেমনি কাফের কুফরি আছে যে কাজ করলে মানুষ কাফের হয়ে যায় না কিন্তু সে কাজটা কাদের, কাফেরদের কাজ। যেমন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহর নিয়ামত অস্বীকার করা, বানি ইসরায়েলের যুগে তিন ব্যক্তির কাহিনী মনে আছে, অন্ধ কুষ্ঠব্যাধি আর তাকওয়ালা, কুষ্ঠব্যাধি রোগগ্রস্ত আর তাকওয়ালা, এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, তিন ব্যক্তির মধ্যে পাস করেছিল কে, অন্ধ, অন্ধই পাস করেছিল, আল্লাহর নিয়ামত অস্বীকার করেনি, বাকি দুজন আল্লাহর নিয়ামত অস্বীকার করেছিল, ফলে তাদেরকে কি করা হয়েছিল যাও যেমন ছিলে তেমনি হয়ে যাও, আল্লাহর নিয়ামত অস্বীকার করা। আল্লাহ তাআলা আপনাকে ছোট থেকে বড় করে আপনাকে ধন সম্পদ দিয়ে সমৃদ্ধ করে, যেমন কারণ কারণ কারণকে যখন বলা হল যে যে কারণ তোমাকে আল্লাহ তাআলা ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে যা দান করেছে তার মধ্যে আখিরাতের ঘর আখিরাতের সম্পদ কামনা করো, আর তুমি অবশ্য দুনিয়ার ভোগ ভুলে যেও না, তুমিও দুনিয়া ভোগ করো, আর তোমার প্রতি যেমন আল্লাহ এহসানি করেছেন তেমনি তুমিও মানুষের প্রতি এহসানি করো, আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো। কিন্তু সে কি বলল, কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, আরে ধন সম্পদ তো আমি নিজের জ্ঞান বলে নিজের পরিশ্রমের বলে কামাই করেছি, তবে আল্লাহ আল্লাহ জিনিস কি মানুষের মানুষকে কি দেবো, আল্লাহ ভাগ্য আর কি আছে, এক জায়গায় এক জায়গায় এই যে আগামী পৌষ মাস আসছে ধানের সময় চাষিরা ধান কাটায় ঝাড়াই মারাই করে ধান পেটাচ্ছে, আর ওই সময়ে বিভিন্ন জায়গা থেকে মিসকিন ফকির মাদ্রাসা ওয়ালারা আসছে, বিশাল তার অবস্থা, অনেক ধান, ওই যে আগে আমাদের কি করে বাঁধে বেঁধে রাখে তারপরে আস্তে আস্তে নামিয়ে নামিয়ে ঝড়ায়, তো ঝাড়াই মারাই হচ্ছে সেই সময় মাদ্রাসা চারটে লোক চেক নিয়ে গেছে পাশে থেকে মিসকিনরাও গেছে, তখন বলছে তারা কিন্তু লেবার, মালিক অবশ্য বলেনি, মালিক বললে তো আরো মুশকিল, আর ওই সময় যে রাজা রাতনা বলে পারিষদ দলে বলে তার শতগুণ, এটা নিয়মই দেখবেন বিয়ের সময়ে যাদের বিয়ে তারা বেশি কথা বলে না, বাইরে থেকে লোকে খুব ফরফরানি মারে, ঝগড়া বাঁধে, তাই না? বাইরের লোকে রাজা যত না বলে, পারিষদ দলে বলে তার সত্য। এ ধান যার মালিক সে কিছু বলছে না, বাস থেকে যারা লেবারের কাজ করছে, দেখ চাষ করে গিয়েছিল, দেখ ধান নিতে চলে এসছে, চাষ করে গেছিল, যে মেহনত করলো ওদেরকে ধান দিতে হবে। এখন যদি মালিক বলে যে আমি মেহনতের বলে, আমি আমার টাকা পয়সা বলে এসব ধান বা এসব চাষ আমি করেছি এবং আমার নিজের জ্ঞান বুদ্ধির ফলে আমার এই অর্থ এই সম্পদ হয়েছে, আর মাঝখানে আল্লাহকে ভুলে বসে, যে আল্লাহ দিয়েছেন এই কথাটা যদি ভুলে বসে তাহলে কি হবে? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা হবে, অস্বীকার করা হবে। আপনি সৌদি আরব এসে দেশে গেলেন, বিশাল মানুষ হয়েছেন, আপনাকে যখন কেউ প্রশংসা করে বলল কিংবা কাউকে আপনি বললেন, তখন কি বললেন? হ্যাঁ আমি যোগ্য, আমার সার্টিফিকেট ছিল বলে আমি সৌদিয়া গেছি, কিংবা আমার এই ছিল বলে আমি সৌদিয়া গেছি, সেখানে কামাই করেছি, আমি নিজের হাতে কামাই করে পেশাব করেছি। আল্লাহর কথাটা ভুলেই গেলেন, আল্লাহর কথাটা ভুলেই গেলেন, যে আল্লাহর রহমতে কি আল্লাহর ইচ্ছা এসব আপনি মনেই করলেন না। এতে কি হলো? আল্লাহর রহমতকে অস্বীকার করা হলো, আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করা হলো, আল্লাহর নিয়ামত অস্বীকার করা হলো। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামত বয়ান কর। এই বয়ান আবার দুরকম হয়, এক বয়ান করলে শুক্রিয়া হয় আর এক বয়ান করলে গর্ব ও অহংকার হয়। কি জিনিস, পাঁচতলা বিল্ডিং, আরে আমি আর কি চিন্তা, পাঁচতলা বিল্ডিং আছে আবার কি চিন্তা, আমার পাঁচতলা বিল্ডিং আছে। আরাফাতের ময়দানে, আমি আপনাদের কথাটা বারবার বলে যেতে বারবার মনে পড়ে, আরাফাতের ময়দানে একজনের সাথে বাস করতে গিয়েছিলাম, দুনিয়ার গল্প, কোন সময়ে ঠিক সূর্য ডোবার আগে, কোন সময় যে সময় দোয়া সারা আরাফাতের মানুষ কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া কামনা করছে, আল্লাহর কাছে চাচ্ছে যে আল্লাহ গো তুমি আমাকে এই দাও, তুমি আমাকে ওই দাও, তুমি আমাকে এই দাও। আর তারা দুনিয়ার গল্প করছে হেসে হেসে, একই গাড়িতে বসে আছি, জিএমসির পেছনে বসে আছি সব তিন চারজন মিলে। তো আমি আর সামাল কত সামালবো, তা বললাম যে এই সময়ে এই দোয়া কবুল হওয়ার সময় আপনারা গল্প করছেন, কিছু আল্লাহর কাছে চেয়ে নেন। আর কি চাইবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, আর কি চাইবো, পাঁচতলা বিল্ডিং আছে, আমার পাঁচখানা গাড়ি আছে, দোকান আছে পাঁচটা, আর কি চাইবো, চাওয়ার কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবরের আজাব থেকে মুক্তি পেয়ে গেছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেছেন, তা কি করে জানবো? জানবেন না, তাহলে চাইবেন না কেন? সেগুলো চান, আপনার যে পাঁচখানা গাড়ি পাঁচখানা বাড়ি আছে সেগুলো থাকবে তো, আগামী ধ্বংস হয়ে যাবে না তো, তা কি করে জানবো? জানবেন তো, চান সেইগুলি চান যে আল্লাহ তুমি আমাকে এত নিয়ামত দিয়ে শুধু ধ্বংস না হয়, আল্লাহ তুমি আমাকে আল্লাহ কবর আজাব থেকে যাই না, তুমি জানো না কবর আজাব থেকে তুমি মুক্তি পাবে কিনা, আল্লাহর নবী নিজে কবর আজাব থেকে, আল্লাহ যার ব্যাপারে আজাব হওয়ার কোন প্রশ্নই আসে না, তিনি নিজে কবর আজাব থেকে মুক্তি চাচ্ছেন, আর তুমি মাশাআল্লাহ নিরাপদ হয়ে গেছো, তোমার কোনো চিন্তা নেই, দুনিয়া চেয়ে নিয়েছো যথেষ্ট, না আখেরাত চাও, জান্নাত পাবে তো তোমার গ্যারান্টি আছে, জান্নাত চাও আল্লাহর কাছে, যার গ্যারান্টি আছে সে চাচ্ছে, আর তোমার গ্যারান্টি নেই, জানো না, অথচ তুমি বলছো যে আমার কোন চাওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে ঐতত্ব, এবং এ হচ্ছে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। আপনি বলছেন গর্ব করে বলছেন আমার পাঁচতলা বাড়ি আছে, এটা অহংকার হতে পারে, গর্ব হতে পারে, আপনি আমাকে ছোট করার জন্য, আকাকে ছোট করার জন্য বলছেন। কিন্তু যদি বলেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিক ছিল, আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় অনুগ্রহ, সৌদি আরব গিয়েছিলাম বলে, না হলে যে আমার কি অবস্থা হতো, কি অবস্থায় দিন কাটতো সেটা বলার ছিল না, আলহামদুলিল্লাহ আজ আমার পাঁচতলা বাড়ি হয়েছে, পাঁচখানা গাড়ি হয়েছে, এটা অহংকার না, এটা হলো আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, বয়ান করো, মুখে বয়ান করো, কাজে বয়ান করো। আপনাকে আল্লাহ মাশাআল্লাহ অনেক টাকা দিয়েছে, ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, আর কাপড় করছেন ছেঁড়া ফাটা, ছেঁড়া ফাটা। আমার এক আমার এলাকার এক লোক, তাকে যখন বলা হলো যে ভাই তোমার তো মাশাআল্লাহ অনেক জমি, অনেক টাকা পয়সা, এইসব মানে হজরত তোমার সেলাই করা জামা পড়তেন, সেলাই করা জামা পড়তেন, তো হজরত তোমার সেলাই করা জামা পড়তেন, বাকিগুলো কি করতেন, ঘরে ব্যালেন্স করে রেখে দিতেন, ব্যালেন্স রেখে দিতেন না, কি করতেন? হযরত উমার ছেঁড়া জামা পড়তেন, কিন্তু বাকিগুলো কি করতেন? বাইতুল মালে জমা করে দিতেন কিংবা দান খয়রাত করতেন। আর তুমি যে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছিল ছেঁড়া ফেলা জামা পড়ছো, তুমি আসলে হযরত উমারের মতো কি? হযরত উমারের মতো নও, তুমি হচ্ছে আসলে কি? হ্যাঁ, বখিল কুঞ্জুস। হযরত উমার ছিলেন ছেঁড়া ফেলা জামা পড়তেন, তিনি দান করতেন, আর তুমি দান না করে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিচ্ছ আসলে কৃপণ। নিজেকে হযরত উমার সঙ্গে তুলনা করেছেন, চিন্তা করতে পারেন। সমস্যা হচ্ছে এখানে যে আল্লাহর নিয়ামত বয়ান করতে হবে, আর আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে হবে না। আপনারা জানেন শুক্রিয়া জ্ঞাপনের যে শর্ত বলা হয়েছে, শুক্রিয়া জ্ঞাপনের প্রথম শর্তই কি? আল্লাহর শুক্রিয়া আদায় হবে কিভাবে? প্রথম প্রধান শর্তই হল যে আপনাকে জানতে হবে যে আল্লাহ তালা যত নিয়ামত কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আপনার মনে মনে থাকতেই হবে, স্বীকার করতেই হবে যে নিয়ামত কোথেকে এসছে? আল্লাহর কাছ থেকে এসেছে। আর আপনি যদি মনে মনে মানে উদ্দেশ্য অন্যরকম করেন, আপনার মনে মনে যদি থাকে যে না এটা আমি নিজে কামিয়েছি, তাহলে কি করে হয়? তাহলে কিন্তু শুক্রিয়াই হবে না। এবারে সেই নিয়ামত আল্লাহর তরফ থেকে এসেছে, আর সেইগুলো আল্লাহর তরফ থেকে এসেছে, সেগুলো বয়ান করুন মুখে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন। আর তিন নম্বর হলো কি? আল্লাহ সন্তুষ্টির পথে তা ব্যয় করুন, তবেই শুক্রিয়া আদায় হবে। আর না হয় কুফরিয়া, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে তাকফুরুন কাফের হয়ে যাওয়া নয়, কাফের হয়ে গেলে কি? কৃতজ্ঞ হওয়া, অকৃতজ্ঞ হওয়া। তোমরা আমার শুক্রিয়া করো এবং কুফরিয়া করো না, অকৃতজ্ঞতা করো না। এখানে কিন্তু ছোট কুফরির কথা বলা হয়েছে, বড় কুফরির কথা বলা হয়নি। তেমনি মারামারি হানাহানি করা, কাটাকাটি করা, মুসলমানের সঙ্গে ঝগড়া বিবাদ কাটাকাটি করা, এক অপরকে খুনোখুনি করছে। যেমন দেশে হচ্ছে পাটাপাটি করে মানুষ মুসলমানরা মাটি হচ্ছে, এক দল অপর দলকে, অবশ্য নিজের নিজের দলই এখন আপন আপন দলেই মারামারি করে খুনোখুনি হচ্ছে। এই খুনোখুনি করা হচ্ছে কুফরি। তাহলে কি কাফের হয়ে যায় মানুষ? না। যদি মুমিনদের দুটো দল লড়াই করে, তাহলে তাদের মাঝে সন্ধি স্থাপন করো। দেখছেন, মুমিনদের দুটো দল লড়াই করে, তাহলে লড়াই করার শর্তে তাদেরকে কার দল বলা হলো? কাফের দল বলা হলো না, মুমিনদের দুটো দল হতে পারে। তাদের মতবিরোধের কারণে, মত পার্থক্যের কারণে তারা মারামারি শুরু করে দিয়েছে, তারা কাফের হয়ে যাবে না? কাফের হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানের সঙ্গে গালাগালি করা ফাসেকি, কাবিরা গুনাহ। আর হানাহানি কাটাকাটি করা কি? কুফরি। তার মানে কাফেরদের কাজ নিয়ে একজন ভাই নিজের ভাইকে হত্যা করে, মুসলিমকে হত্যা করে, কাদের কাজ? কাফেরদের কাজ। কিন্তু তার মানে এই নয় যদি কেউ খুন করে ফেলে তাহলে সে কাফের হয়ে যাবে কি? না, সে কাফের হবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারজিউ বাদি কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা, আমার পরে তোমরা কাফের হয়ে ফিরে যেও না যে এক অপরের গর্দান মেরে ফেলবে। তার এখানে কিন্তু কুফরি বলতে কাফের মানে অমুসলিম বা বেঈমান হওয়া নাই, এখানে হচ্ছে উদ্দেশ্য ছোট কুফরি। তারপরে দেখুন, মান হালাফা বিগায়রিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম খায় সে কুফরি করে অথবা শিরিক করে। আল্লাহ যদি গায়রুল্লাহর নামে কসম খায়, কেউ যদি নবীর নামে কসম খায়, সে কাফের হয়ে যাবে? না, কাফের হবে না। তবে হ্যাঁ, একটা ক্ষেত্র আছে, মুশরিক কখন হবে? কেউ যদি তাবিজ বাঁধে, কেউ যদি আল্লাহ গায়রুল্লাহর নামে কসম খায়, নবীর নামে কসম খায়, পীরের নামে কসম খায়, ছেলের নামে খেয়ে খায়, মা বাপের নামে কসম খায়, তুই তোমার গা শুয়ে কসম করে বলছি, এইখানে কসমগুলো যে খায়, এইখানে কসমগুলো আসলে কুফরি বা শিরিক নয়। তবে একসময় শিরিক হতে পারে, যখন মনে করবে যার নামে কসম খাওয়া হচ্ছে তার মান হল আল্লাহ সমান। যেমন আপনি আপনার মায়ের হাত ধরে বলছেন, মা তোমার হুকুম খোদার হুকুমের সমান, তোমার হুকুম খোদার হুকুমের সমান, বা বাবা তোমার এই হুকুম আমার আল্লাহর হুকুমের বরাবর, কিংবা পীর সাহেবের জন্য বলছেন পীর সাহেবের এই হুকুম খোদার হুকুমের বরাবর, এইরকম যদি আপনি মনে করেন তাহলে কিন্তু তখন শিরিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি, যে যদি কেউ এইরকম মনে না করে জাহিরুল্লাহর কসম খায় তাহলে বড় শিরিক হবে না, বা কি বলে বড় কুফরি হবে না, কি হবে ছোট কুফরি, ছোট কুফরি। এখানে আরো উদাহরণ আছে যার জন্য বলা হয়েছে ছোট কুফরি, মানে বড় কুফরি নয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।